أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كتابه العزيز الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. مهان الله تعالى مهان دربار الله كي شكري عليك ورسين جيني عمدر كي كي تكون آگه إشارير جانركات فروز نماز যা আমাদের সাথে আদায় করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। একটু পরে ব্যবহার করছি কিন্তু দুই পাশে নামাজ পড়া হচ্ছে। আমরা সূরা ফাতিহা আজকে শুরু করছি, পিছনের চলাতে বা তাফসিরে أعوذ بالله من الشيطان الرجيم ويتسر أبو بسم الله الرحمن الرحيم على جنة ويتسر على جنة نائك كيزو تشيطة فتاة قطعة بولا كنت تفسير بير على جنة البكة كنو مانشير بكي قراء شمم بوي أمرا على جنة قرتي بوشتي قرآن الكريم سورة فاتحة تيكي تفسير বাংলা হলো ব্যাখ্যা। কোরআনের তাফসীর কেন, কোরআনটা কেন আল্লাহ নাযিল করলেন? আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, সুপথে পরিচালিত করার জন্য লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী রাসূল হলেন আমাদের প্রিয়তম নবী এবং রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলেন চারিদিকে অন্ধকার, মানুষ অন্ধকারে নিমজ্জিত, যার কারণে তিনি চিন্তিত। কুফরের অন্ধকার, শিরিকের অন্ধকার, তারপরে মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, জিঘাংসা, এগুলো দেখে তিনি স্থির থাকতে পারছিলেন না, মনটা অস্থির, অশান্তি অন্তরে বিরাজ করছে। আল্লাহ তাকে নবী বানাবেন, নবুয়াত দান করবেন, পূর্বাভাসও কিছু পাওয়া গেল, হাদিসের রেওয়ায়েতে আসছে, বর্ণনা আসছে, একদিন উনি পথ চলছেন, কোত্থেকে যেন আওয়াজ আসছে, নাম ধরে ডাকছে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, হে হে মোহাম্মদ, হে মোহাম্মদ। চারিদিকে তাকাচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছেন, তাকে মোহাম্মদ বলে ডাকা হচ্ছে। আরেকটা বর্ণনা আসছে, আরেকদিন তাকে শুনে বলা হচ্ছে, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। কে বলছে? কাউকে পাচ্ছেন না। অবস্থাটা গিয়ে বললেন তার প্রিয়তম স্ত্রী, আমাদের হলেন মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি গিয়ে বলছেন আমাকে ডাকছে মোহাম্মদ, মোহাম্মদ বলে। আরেকদিন শুনতে পেলাম আমাকে বলছে, ইকরা, ইকরা, পড়ো, পড়ো, পড়তে থাকো। কে বলছে? কাউকে তো পাচ্ছি না, দেখছে না। তখন প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন তখনকার বড় পণ্ডিত, তার আত্মীয় ওয়ারাকা ইবনে নাওফাল, ওয়ারাকা ইবনে নাওফাল, তার কাছে যখন নিয়ে যাওয়া, ঘটনা খুলে বলা হলো, তখন ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, আপনাকে নবুয়ত দেওয়া হবে, আল্লাহ আপনাকে নবী বানাবেন, ওয়ায়ুনজিলু আলাইকা কিতাবাহু, আপনার উপর কিতাব নাযিল করবেন, আপনি ভয় পাবেন না, ফালা তাখাফ ফাসবুত, ভয় পাবেন না, স্থির থাকবেন। উনি রাসূল ইসলামকে বলে দিলেন, সান্ত্বনা দিলেন, সাহস দিলেন, আহ্বান দিলেন। পরবর্তীতে তাকে নবী বানানো হলো, আয়াত নাযিল হচ্ছে, কোনো একটা আয়াত, দুটো আয়াত, সুরা অংশ বিশেষ, কিন্তু কমপ্লিট কোন সুরা নাজিল হয়নি। যে সুরাটা প্রথমে কমপ্লিটলি নাজিল হলো, সে সুরার নাম হলো সুরা ফাতিহা। আমরা সুরা ফাতিহা আলোচনা করবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সুরা ফাতিহা কি আছে? কোরআন শরীফের প্রথম সুরা, খুব জানি সুরা কি আছে। গোটা কোরআনে যা আছে সুরা ফাতিহার মধ্যে তা আছে, আবার সুরা ফাতিহাতে যা আছে গোটা কোরআনে যা আছে। আয়াত সংখ্যা কয়টি? সাতটি। আমার মতবিরোধ আছে, কেউ বলছে আয়াত, আটটি আয়াত। যারা বলছেন আটটি, তাদের কারণ বক্তব্য হলো বিসমিল্লাহ এটার একটি অংশ আয়াত, কিন্তু সাতটির ব্যাপারে আমাদের বক্তব্য। আল্লাহ বলছেন রাসূল ইসলামকে লক্ষ্য করে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, সাতটি আয়াত দিয়েছে। সাতটি আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যার নাম সূরা ফাতিহা। শুধু সূরা ফাতিহা না, অনেকগুলো নাম আছে। কোন কোন তফসিরে আছে সূরা ফাতিহার নাম 22টি, তফসির পড়তে গিয়ে দেখলাম আল্লাহ আকবার। কোন তফসিরে নাম আসছে, সংখ্যা আসছে 40টি, কোথাও আসছে 44টি। তবে এই এতগুলো নামের মধ্যে সবচেয়ে মশহুর বিখ্যাত নাম হলো ফাতিহা। ফাতিহা এর অর্থ হলো ভূমিকা। আমরা দেখি লেখক যখন বই লেখেন একটা ভূমিকা লিখে দেন, কি থাকে, যে আমার বইতে এতটা অধ্যায় আছে, অধ্যায়ের অনুদে এতটা অনুচ্ছেদ আছে, ইত্যাদি লিখে দেওয়া হয়। ঠিক আল্লাহ তাআলা কোরআনের যে সারাংশটা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ ওয়াহমদুহু, ফজিলত অনেক বিশাল ফজিলত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন, একবার না সালাম সালাম না তিনবার সালাম দিলেন, নবীজি একটা বার জবাব দেননি, কারণ তখন তিনি ইস্তেঞ্জা ছেড়ে আসছিলেন, জবাব দেননি। ইস্তেঞ্জা করে আসলেন, বাসায় গেলেন, ইস্তেঞ্জা ছেড়ে যে আসলেন তাও কিন্তু জবাব দেননি, বাসায় গেলেন, উজু করে এসে ওই যে তিনবার যে সালাম দেওয়া হলো তিন তিনবার জবাব দিলেন। তারপরে বললেন, ইয়া আব্দুল্লাহ, ইয়া জাবের, আব্দুল্লাহ জাবের, শোনো, সূরা ফাতিহার যে দামি সূরা কোরআনে দ্বিতীয়টি আর নাই, সুবহানাল্লাহ, রাসূল আসলাম বলে দিলেন। তারপরে তিনি আরেক সাহাবীর ঘটনা সম্পর্কে আছে বলছেন, এক সাহাবী ডাক দিলেন, যা সাহাবি আসো, আসলেন না, ডাকে সাড়া দিলেন না, ডাকছেন কে, রাসূলুল্লাহ, সাহাবি আসতে পারলেন না কেন, নামাজ আছে, নামাজ শেষ করে আসলে, তোমাকে ডাক দিলাম তুমি আসলে না কেন, বললেন নামাজ পড়ছিলাম, তুমি কি জানো না, তুমি কি জানো না রাসূল যখন ডাক দেন তখন তাকে সাড়া দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, জানতেন? সূরা আনফাল নবম পাদ ১৮তম পৃষ্ঠা শেষের দিকে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, রাসূল ডাক দিলেই আসতে হবে, মা বাবা বলো না রাসূল বলো, রাসূল বলো। একটা মাসালা বলে ফেলি প্রাসঙ্গিক, আমি আপনি যদি নফল নামাজে থাকি, নামাজ নফল নামাজ সুন্নত নামাজ, মা ডাকছে কি করব, নামাজ ছেড়ে আসতে হবে, মায়ের ডাকের ক্ষেত্রে যদি ওই নফল নামাজটা সুন্নত নামাজটা মানে ছেড়ে আসা হুকুম যদি থেকে থাকে, রসুলের ডাক রসুলের আহ্বান আল্লাহ তো ডাইরেক্ট বলছেন ইস্তেজি হোক সারাদিন, যা হোক তিনি বললেন, ইয়া রসুল আমি তো নামাজে ছিলাম, ঠিক আছে শোনো তোমাকে একটা কথা শোনাচ্ছি, পিছনের তাওরাত জাবুর ইনজিল আসমানি সব কিতাব পড়লে যা সাব হবে তার চেয়ে ভি সাব হবে সূরা ফাতিহা পড়লে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও সাহাবী শোনো, তাওরাতে নেই, জাবুরে নেই, ইনজিলে নেই, কোন আসমানি কিতাবে সূরা ফাতিহার মতো এত দামি এত ফজিলতপূর্ণ দ্বিতীয় কোনো সূরা আল্লাহ তাআলা নাযিল করেননি, সুবহানাল্লাহ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নাম একটা নাম বিখ্যাত নাম হলো সূরা ফাতিহা, ভূমিকা এরকম আরো নাম আছে, যেমন একটা নাম হলো সূরা দোয়া, এটা দোয়া, আমি দোয়া বলছি আমাকে সরল সুযোগ পেটে চালিত করো, একটা নাম হলো সুরা দোয়া, আরেকটা নাম আছে সুরা শিফা, শিফা মানে শিফা আরোগ্যদান, আরোগ্যের সুরা, এই সুরা দিয়ে শিফা লাভ করা যায়, হাদিস শরীফে আসছে, বুখারি শরীফের হাদিস, কিতাব তিব্বি, কিতাব তিব্বি চিকিৎসা অধ্যায়, ওই ঘটনা আসছে সংক্ষিপ্ত আকারে বলছে, সাপে কামড় দিয়েছে দংশন করেছে, সাহাবীর কাছে আসছে। উনি সুরা ফাতিহার পরে ঝাড়ফুঁক করে দিলেন, সাপে দংশিত ব্যক্তি সুস্থতা লাভ করলো। অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি করলা, কি বললা, কি করলা যে সাপে দংশিত ব্যক্তিটা সুস্থতা লাভ করলো, শিফা লাভ করলো, আরোগ্য লাভ করলো? তখন সাহাবী বলছেন, আমি সুরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করে দিয়েছি। তাহলে সুরা ফাতিহার একটা নাম হলো সুরা শিফা, আরোগ্যের সুরা। কি করলেন, তাবিজ লিখে দিলেন, ঝাড়ফুঁক করলেন, ঝাড়ফুঁক করলেন। ঝাড়ফুঁক এটা বৈধ, জায়েজ, রাসূল আসলাম করেছেন, সাহাবী কেরাম করেছেন। কোরআন দিয়ে ঝাড়ফুঁক করার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে কিসের ব্যাপারে? তাবিজের ব্যাপারে। পক্ষেও আছে, বিপক্ষেও প্রচার আছে। তবে নবীজির জীবনে একটাও তাবিজ লেখেন নাই। আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে বলছি, একটাও তাবিজ লেখেন নাই। সাহাবী কেরাম কেউ দিয়েছেন বিচ্ছিন্ন। ঝাড়ফুঁকটাই আমাদের বেশি মনোযোগী হওয়া দরকার। আমরা ঝাড়ফুঁক করি না, আমরা কখনো সবার আগে যে নামাজের পর কেউ কেউ করেছেন দেখেছি, এটা তো ঝাড়ফুঁক নবীজি করতেন। শোয়ার আগে করতেন, আয়াতুল কুরসি পড়তেন, পড়াশোনার শেষ তিনটা সুরা, সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ে নবীজি শিখেছেন। দুই হাত একত্রিত করে থুতুর ছিটা, ফুল না থুতুর ছিটাতে সব মুছে দেয়, এটা তো ছা, ফুক ফুক ফু দেওয়া, ছা ওই দুটা একই কথা, লবকদুর মতো চাটার মতো। তাহলে ঝাড়ফুঁকের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, এটা জায়েজ। সাহাবী সুরা ফাতিহা পড়া বদৌলতে সাহাবী ধ্বংসিত ব্যক্তি শিফা লাভ করল। তাহলে সুরা ফাতিহার আরেকটি নাম হলো সুরা শিফা। হাদিসে আসছে, রাসূল আসলাম বলেছেন, সুরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দাইন ইল্লা সাম। সুরা ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ, রাসূল আসলাম বলেছেন। এখন আমরা যে বলছি, আমরা যে শুনছি সুরা ফাতিহা শিফা, কোরআন দিয়ে শিফা লাভ করা যায়, সুরা ফাতিহা শিফা আরোগ্য লাভ করা যায়, আমরা তো বিশ্বাস করি, কিন্তু সবাইকে বিশ্বাস করে? সবাই বিশ্বাস করে না, বিশ্বাসই করে না, আরো সমালোচনা করে, কটাক্ষ করে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শুনেছি তো, বুড়ি আল্লাহ বিখ্যাত আলেম ছিল, বিশাল আলেম ছিল, হাকিম উম্মত, উম্মতের বিজ্ঞ জন। হসপিটালে গেলেন, এখন আলেম মানুষ, হুজুর মানুষ, ঘড়ির দিকে তাকাচ্ছে, বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু আগে থেকে 15 থাকে, আধা ঘন্টা 35 মিনিটের মধ্যে কথা শেষ করে। এখন উনি হসপিটালে গেলেন, অনেকে অনুরোধ করা হয়েছে আমাকে একটুখানি ঝাড়ফুঁক করে দেন, হসপিটাল রোগী আছে, ডাক্তার আছে, ইন্ডিয়ার কথা। উনি রোগীকে ঝাড়ফুঁক করলেন ওই ওয়ার্ডে, দুইজন খ্রিস্টান ডাক্তার দেখে খুব কটাক্ষ করছে, একবার শুনে শুনে বলছে আধুনিক যুগ, চিকিৎসার যুগ, কত উন্নতি হয়েছে, আর এই হুজুররা কত বড় বোকা, ঝাড়ফুঁক করতেছে, এটা দিয়ে কোনো কাজ হয় কিনা, এইভাবে একবার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে। আশরাফ আলী থানি আপনারা খুব শুনতেছে, ভালোভাবে শুনছে। ঝাড়ফুঁক করা শেষ, বললো তোমরা কি বললা ভাই, হুজুরুল্লাহ তোমরা এত বোকা কেন, চিকিৎসার কত উন্নতি সাধিত হয়েছে আর তোমরা ঝাড়ফুঁক করছো, এত বোকা কেন? আচ্ছা আমরা বোকা, তোমার কি বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না, কি ব্যাপার, এটা কেউ সম্ভব, তাহলে এটা দিয়ে হতো, এটা দিয়ে চলতো। আচ্ছা আমি একটু বিশ্বাস করো, হ্যাঁ করো, তবে শর্ত আছে, আমি যে কিছু কথা বলবো কিছু বলতে পারবে না, চুপ করে শুনবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন, আমি যে কিছু কথা বলবো কিচ্ছু বলতে পারবে না, কোনো মন্তব্য করতে পারবে, খুব সঙ্গে মনোযোগ দিয়ে, তার আগে আগে তোমার পালস দেখো, প্রেশার দেখো, হার্টবিট দেখো, সব ঠিক আছে কিনা, দেখলে সব ঠিক আছে, প্রেশার ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব ওকে। তখন তুমি বলছো আর চাল সন্তান হারামজাদা, তোর মা ঠিক নেই, বাপ ঠিক নেই, মাত্র কয়েকটা ফোন আছে, আমার কথা মেয়ে দেখে যায়। আমি শুধু রেফারেন্স হিসেবে কথা বলে আসছি। ওই খ্রিস্টান দুই ডাক্তার রুগীরা ভয় পেয়ে গেছে, হুজুর বলছে ভাই ঠিক আছে তারপর এখন একটু তোর তোর প্রেশার তো মাপো, দেখে প্রেশার ভাই হাত পিড়ে অবস্থায় ভালো না, দেখো আমি তোমার তো মারি নাই, তোমার আমি টাচ করি নাই, আমি শুধু কয়েকটা কথা বললাম, আগে ছিল প্রেশার স্বাভাবিক, তোমার হাত পিড় স্বাভাবিক, সব ঠিক, আর এখন সব অবস্থা খারাপ অস্বাভাবিক। আমার কথায় যে তোমার প্রেশার হাই হয়েছে, হাট পিড় যদি অবস্থা হয়ে যায়, তাহলে যিনি খালেক যিনি স্রষ্টা তার কথা কেন তাসির হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম হলো সূরা শিফা, এর নাম হলো সূরা শিফা। তাহলে সূরা শিফা রাসূলুল্লাহ বললেন আরবের সূরা, যদি বিশুদ্ধ উচ্চারণ, আর একটা হলো ইয়াকিন, দুটো শর্ত, লাভ ফায়দা উপকারিতা পাওয়ার জন্য প্রাথমিক দুইটা শর্ত, একটা হলো বিশুদ্ধ উচ্চারণ, হারকে হাই বলতে হবে কন্ট্রোলে মাঝখান থেকে, হা হা যেখানে যেখানে যেখান থেকে যে অপর উচ্চারণের কথা সেখান থেকে, সেটাই এক কথায় বিশুদ্ধ উচ্চারণ। আর একটা হচ্ছে আল্লাহর প্রতি অভাব আস্থা বিশ্বাস সহকারে আমলটা করা, তাহলে ইনশা আল্লাহ আল্লাহ এই সূরা দিয়ে শিফা দান করবেন। আল্লাহ যদি দেরিতে চান দেরিতে হবে, কিন্তু সাথে সাথে যদি আমি পড়ি প্রতিটা হওয়ার কথা অন্তত 10টা করে তো সব আমি পাচ্ছি সুবহান। তাহলে আমরা সূরার পটভূমি শুনলাম, ভূমিকা সম্পর্কে জানলাম, নাম সম্পর্কে জানলাম, আরও নাম আছে, যেমন আরেকটা নাম হলো ওয়াফিয়া, কাফিয়া যথেষ্ট, আরেকটা নাম হলো কাফিয়া যথেষ্ট। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন দুনিয়া আখেরাতে যা কিছু লাগবে মুক্তির জন্য, কামিয়াবের জন্য, শান্তির জন্য, সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এই জন্য নাম হয়েছে সূরা কাফির, যথেষ্ট সূরা, যথেষ্ট সূরা। সূরা কানজ আরেকটা নাম হলো সূরা কানজ, খনি ধন ভাণ্ডার সব কিছু আল্লাহ পাক এর মধ্যে দিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। যদি প্রথম ধরে বিসমিল্লাহ আর শেষ সুরার শেষ আয়াত ধরে মিনাল জিন্নাতি ওয়ান-নাস, প্রথম অক্ষর যদি ধরি বা আর শেষ অক্ষর ধরে যদি মিনাল জিন্নাতি ওয়ান-নাস, মিলে কি হচ্ছে? বাস, এনাফ, যথেষ্ট, দিন দুনিয়ার যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাকের মধ্যে দিয়ে দিয়েছে, যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না হাযা আল-কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন পথ দেখাবে, স্পষ্ট পথ দেখাবে, কোন আঁকা বাঁকা পথ নেই, দিন দুনিয়ার যা দরকার কামিয়াবি সব আল্লাহ পাক দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে বলে দিয়ে নাম রেখে এটা যদি মানো, সূরা ফাতিহা তার কোরআন আর মন কোনো মন্ত্র তন্ত্র মানব রচিত আইনের কোনো প্রয়োজন হবে না, যদি না মানো তাহলে এদিকে পদস্খলন ওইদিকে ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। এবার আসার সংসদে আমরা সুরাতে চলে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وتبعته الحمد لله رب العالمين الحمد সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্য, যিনি আর একটা গুণ আসছে সিফাত আসছে রব্বুল আলামিন, যিনি সারা জাহানের পালন করতে, আল্লাহ বলে দিলেন শুরুতে সমস্ত প্রশংসা কার? আল্লাহ আল্লাহ বলে দিলেন আমার, তাহলে প্রশংসা হবে কার জন্য? আল্লাহ আল্লাহর জন্য, না মানুষের জন্য। আল্লাহ আল্লাহর জন্য প্রশংসা পাওয়ার হকদার আল্লাহ হচ্ছেন আল্লাহ তাআলা। তো শুরুটা করলেন কে দিয়ে? প্রশংসা শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিজের জন্য এই শব্দটা চয়েস করেছে, শুধু সূরা ফাতিহা না, আরো বেশ কয়েকটা সূরা এই আলহামদুলিল্লাহ শুরু করেছে। যেমন সূরা কাহফ 15তম পারা 12তম পৃষ্ঠা শুরু, আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. شروع الحمد لله، الحمد لله أرطى الحمد لله الذي شمس تبرشون شيء مهان شطر جمع شيء مهان شطر عمر جمع جني أنزل على عبده الكتاب جني تار عبد الوبرة بند الوبرة بولا من الوبرة كتاب نزل كورت سن كارو بر نزل كورت سن بند الله كي بقول عبد বান্দা গোলাম আল্লাহ তাআলা রসুল তো হিসাবে তো আসেনি, কিন্তু আল্লাহ পরিচয় দিলেন, স্নেহ মাখা পরিচয়, আদরের শব্দ কি? আব্দ গোলাম। রসুল প্রথমে কি? আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, তারপরে হলো রসুল নবী। এই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে, এটা আকীদার বিষয়। নাহলে বেদাতিরা কি বলে জানেন? বেদাতিরা বলে মোহাম্মদ খোদা নেই হ্যাঁ, খোদা সে জুদা নেই হ্যাঁ, শুনেছেন কিনা জানি না বিদাতিরা বলে। অথচ আল্লাহ বললেন মোহাম্মদ আমার অংশ না, আমার বান্দা, আমার আব্দ, আমার গোলাম, আমার সত্তায় তার কোনো অংশ নেই, ইবাদতের ক্ষেত্রেও কোনো অংশ নেই, আমার কোনো গুণ এবং নামের ক্ষেত্রেও মোহাম্মদের কোনো অংশীদারিত্ব নেই। এর নাম কি? আব্দ, বান্দা, গোলাম। আর বিদাতিরে বলে মোহাম্মদ খোদা নেহি হয়, খোদা না ঠিকই, কিন্তু খোদা সে জুদা নেহি হয়, কিন্তু খোদার থেকে অংশ, অংশের বাহিরে না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে আমার বান্দা, আমার গোলাম, আমার অংশ না, আর বলতেছে কি? আল্লাহর অংশ, অংশ থেকে বাহিরে না। অথচ আল্লাহ বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলাইহিল কিতাব, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি তার আব্দের উপরে, গোলামের উপরে কিতাব নাযিল করেছেন। কেমন কিতাব? ওয়ালাম ইয়াজআল্লাহু আওয়াজা, যেই কিতাব কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, বক্রতা নাই, যা আছে দিনের ন্যায় স্পষ্ট। সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহফের শুরুটা আল্লাহ কি করেছেন? আলহামদুলিল্লাহ শুরু করেছেন। আবার আরেক জায়গায় যাবো, সূরা আনআম সপ্তম পারা, الحمد لله الذي خلق السماوات والارض. الله বলছে সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য যিনি আসমান জমি সৃষ্টি করেছেন। তাহলে সূরা আনআম সপ্তম পারা শুরুটা করেছে আলহামদুলিল্লাহ, তারপরে চলে যায় 22তম পারা, মনে হচ্ছে 22তম পারা সূরা সাবা, সূরা সাবা নাম শুনেছি, সাবা একটা সুন্দর সাজানো গোছানো একটা এলাকা ছিল, আল্লাহ দান করেছিলেন। সূরা সাবা শুরুটা আল্লাহ করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরা। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ, আল্লাহ তাআলা সব কিছু কার? আল্লাহ তাআলা। এটা বিশ্বাস হয় কি? সব কিছুর মালিকানা কা? আল্লাহ। আবার সূরা ফাতির এই 22তম পারায় 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা ফাতির 22তম পারা 13তম পৃষ্ঠা, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আসমান জমিনের স্রষ্টা। তাহলে আসমান জমিনে যা আছে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। আল্লাহ, সুতরাং মালিকানা যার? সর্বমত কি অন্যের না তার? আল্লাহ। আল্লাহ তো বলছেন সূরা মুলক 29তম পারা প্রথম পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব সার্বভৌমত্ব কার? আল্লাহ। আল্লাহ তিনি কতই না বড়, তার রাজত্ব মালিকানা ক্ষমতা আল্লাহ নিজেই বলছেন, কোরআন আমরা পড়ছি শুনছি, তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে আমার সমস্ত মালিকানা রাজত্ব আমার, ক্ষমতা আমার, আর আমি বলছি আমি শুনছি আর আমি মুখ দিয়ে বলছি না, ক্ষমতা মালিকানা হলকে কোরআনের সাথে সাংঘর্ষিক হলো না, তাহলে এটা কি সব হলো শিরিক হলো? শিরিক হলো, সে যে বলুক না কেন কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হচ্ছে। ক্ষমতা মালিকানার উৎস কে? আল্লাহ, জনগণ না, মানুষ না। তাহলে আল্লাহ তাআলা সূরা ফাতিহা শুরু করলেন আলহামদ, আল্লাহ নিজের জন্য শব্দটা পছন্দ করলেন, নির্বাচন করলেন, তার সর্বশেষ আসমানের কিতাবটা শুরু করলেন, সর্বপ্রথম সূরাটা শুরু করলেন আলহামদ দিয়ে। সুতরাং প্রশংসা হবে কার? আল্লাহ। সূরা আনআম শুরু করলেন আলহামদ দিয়ে, সূরা কাহফ 15তম পারা 12তম পৃষ্ঠা শুরু আয়াত শুরু করলেন আলহামদ দিয়ে, সূরা সাবা 22তম পারা শুরু করলেন আলহামদ দিয়ে, 22তম পারা 13তম পৃষ্ঠা সূরা ফাতির শুরু করলেন আলহামদ দিয়ে, এবং বলে দিলেন শুরুতে আলহামদুলিল্লাহ, বান্দা শোনো সমস্ত প্রশংসা করবে কার? আমার করবে। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। এটা অন্তরে বসে নেওয়া দরকার। এখন প্রশ্ন হতে পারে আল্লাহর প্রশংসা কেন করবো, কি কারণে করবো? আমি একটা শব্দ দিয়ে শেষ করছি আর অন্য শব্দ যাব না। এই আল্লাহ যে বললেন বিভিন্ন সূরা শুরু করলেন, কোরআনের শুরুটাও করলেন, প্রথম সূরার প্রথমটাও আলহামদুলিল্লাহ শুরু করলেন, কেন কেন তার প্রশংসা করবো, কেন তার প্রশংসা করা হবে? কারণ আল্লাহর প্রশংসা এই জন্য করা হবে, আল্লাহর সৌন্দর্যের শেষ নেই, আল্লাহর কুদরতের শেষ নাই। আপনার সৌন্দর্যের কি কিছুই না, কুদরত ক্ষমতা নাই। যার সৌন্দর্যের শেষ নাই, কুদরত ক্ষমতার পাওয়ারের শেষ নাই, তাহলে সৌন্দর্য দেখে, কুদরত দেখে, ক্ষমতা দেখে, পাওয়ার দেখে এই জন্য তার কি করতে হবে? প্রশংসা করতে হবে। যেমন আল্লাহ একটুখানি বলছেন সূরা মুলক 29তম পারা প্রথম সূরা প্রথম পৃষ্ঠা, الذي خلق سبع سماوات طباقا شاد اسمان اكبر استوري استوري طوري طوري اما بعد شاد اسمان هل ما ترى في خلق الرحمن من تفاوت اما كي اما كي شمدون كري بلسن اما رسلشت المدد كونو خود بابنا بزار بابنا اشمدر جو بابنا دروتي بابنا আল্লাহ বলে দিলেন, তারপর আবার প্রশ্ন ছুড়ে দিলেন, হাল তা ফতু আছে কি কোনো ত্রুটি, কোনো বৈপরীত্য আছে? প্রশ্ন শুনে হয়তো সন্দেহ থাকতে পারে, আল্লাহ বলছেন ঠিক আছে ফারুজি আল বাসার, তাহলে আবার দেখো আরো চিন্তা দেখো, হাল তারা মিন ফতু কোন ত্রুটি আছে? প্রশ্নের জবাবটা কি হবে? আল্লাহর সৃষ্টির মধ্যে সৌন্দর্যের কোনো ঘাটতি নাই, কুদরতের কোনো ঘাটতি নাই, এটা বিশ্বাস করে তো? কিন্তু মানুষ আগে থেকেই চেষ্টা করে আসছে আল্লাহর খুদ ধরার জন্য, ভুল ধরার জন্য, এখনো ভুল ধরার অপচেষ্টা করছে, তা পিছনে করেছে এখনো করছে সামনেও করবে। আসলে আহমদুল্লাহ লিখছেন এক ব্যক্তি যাচ্ছে সফরে, মরুপথ, এখন বিশ্রামের প্রয়োজন, বড় একটা গাছ পেয়েছে, বড় গাছটা কি হতে পারে? বট গাছ। এখন সে দেখলো বড় গাছ, ছায়া, নিচে ঘাস, সবুজ গাছ, মানে কি সবুজ কার্পেট, সে একটুখানি বসলো, ঠান্ডা বাতাস, হঠাৎ করে শুয়ে পড়লো, শোয়ার পরে চোখটা তো ওই বিশাল গাছের দিকে, এখন চুপ পড়ে গেল, গাছের উপরকে কি বলে, ফল নাকি গুটি বলে, কি বলে? ওই গুটি। জি, গুটি গুটি গুটি বলে, বড় বিশাল গাছ, আর এক ফলগুলো এই গুটি এত ছোট বড়ের মতো, মনে মনে মনে মনে সে ভাবছে এটা একটা বড় ত্রুটি, গাছ বিশাল গুটি এত ছোট কেন, এটা আমার একটা বড় ত্রুটি, এটা শুধু ভাবছে। আর ওই মুহূর্তে একটা পাখি এসে দাঁত দিয়ে কামড়ালো, একটা গুটি এসে তার ঠিকই কপালে পড়লো, তখন সে বলল আল্লাহ আমি ভুল ভাবছিলাম, ভুল চিন্তা করছিলাম, সুবহানাক তুমি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, তোমার কোনো ত্রুটি নাই, সৌন্দর্যে কোনো ঘাটতি নাই, কুদরত তোমার ক্ষমতায় কোনো শূন্যতা নাই, হাল তারা আমি ফুতুর কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই। অবশ্য মানুষ চেষ্টা করছে আল্লাহ ভুল করার জন্য। আর একটা ঘটনা তফসিরে পড়লাম, আগের দিন কথা এখনো বাস নেয়, তারপর তো ঢাকা শহরে যেভাবে যানজট, ওই হেলপারা বলে না খালি আছে, খালি আছে, সিট তো আছে, তো খাত খালি নাই, রড খালি আছে বলে না, আগের দিনে যে নৌকা যাতায়াত করতো এখন নৌকায় মানুষ পা ফেলার জায়গা নেয়, গিস গিস করতেছে, এখন দূরের পথ যাবে একটু শোয়াও দরকার, সে একটু কী করছে একটু কাঁচো মাছ একটু শুয়েছে, আর পাও ভালো করে ফেলতে পারে না, হাতও ভালো করে ছড়াতে পারে না, আর সে মনে মনে ভাবছে এই হাত পা যদি ফোল্ডিং করা যেত, এক একটা খুলা যদি ভাস করা যেত তো কতই না ভালো হতো, আমরা বানাইছেন ঠিকই, কিন্তু এটা কেন করলাম, মনের ভিতরে তার একটা আমরা সৃষ্টির ভিতরে ত্রুটির দিকে মনটা যাচ্ছে, যদি ফোল্ডিং করা যেত, ছোটানো যেত, হাত পা গুলো খুলে, হাতগুলো খুলে একটা প্যাকেট করে মাথার পিছিয়ে দিতাম, মানুষের কাজ করতো, জায়গাও কম লাগতো, শুয়েও ভালো করে যাতায়াত মানুষ যেত। যখন এই ভাবতেছে ভাবতেছে নৌকা এসে ফেললো, হুড়মুড় করে মানুষ নামতেছে, নামতে কে বলে এই আমার ছাতা গেল কে, ছাতা গেল কে, আর একজন বলতেছে আমার জুতা গেল কে, আর একজন বলতেছে আমার ব্যাগ গেল কে, তখন সে ডাক দিয়ে বলে আল্লাহ আমি এতক্ষণ ভুলেছিলাম, তোমার ত্রুটি ধরার অপচেষ্টা করছিলাম, এই ত্রুটি ধরার দিকে আমার মনটা যাচ্ছিল, যদি আজকের এই ফোল্ডিং যদি বাড়িয়ে দিতে হাত পা খোলা হতো, তাহলে কোনোদিন শহরে কেউ একটা হাত পেত না, আরেকদিন কেউ পা পেত না, তাহলে মানুষ চলতে অক্ষম হয়ে যেত। সুবহানাক সুবহানাক, তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। তাহলে যে কথাটা বলছিলাম প্রশংসা করা হবে, কেন প্রশংসা করা হবে, দুটো কারণ, একটা হচ্ছে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো সৌন্দর্যের কোনো ঘাটতি নাই, কুদরতের দিকে তাকিয়ে আমরা কি করতে হবে, আল্লাহ প্রশংসা করতে হবে, প্রশংসা করতে হবে কার, খালেকের, খালেক মাখলুকের না, খালেকের স্রষ্টার প্রশংসা করতে হবে, মাখলুকের না। দেখা যায় কবি সাহিত্যিকরা বসে গেছে নদীর পারে, আমরা তো আগে দেখছি জাদুঘরে গেলে তো কিছু আছে এরকম দেওয়া, লিখে যায় নদীর প্রশংসা, সমুদ্রের প্রশংসা, চাঁদের সূর্য আছে না, কবিতাগুলো আপনার আসছে, কত বড় বুদ্ধি বা এগুলোর কত ঘাটতি, নদীকে তুমি চেন না, সমুদ্রকে চেন না, কিন্তু এগুলোর বানানোওয়ালাকে তুমি চেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রথমে এই জিনিসটা শোধরানোর জন্য বলে দিলেন যে আমার জন্য সমস্ত প্রশংসা হবে, আমার জন্য সমস্ত প্রশংসা হবে, এই জন্য মনের মধ্যে এই জিনিসটা আনা দরকার। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন খাবার শেষ আমরা প্রশংসা, ঘুম থেকে উঠলাম এই অবস্থায় আমার মৃত্যু হতে পারত, এই জন্য প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ যে আমাকে খাওয়ালেন, পান করালেন, আর মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন, ঘুম থেকে আবার জাগ্রত হলাম জীবিত অবস্থা, নৌকা তো চলে যায় আশি আসিমের কাছে, আবার ফেরত দিলেন প্রশংসা তার। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি আমাকে আবার জীবিত করলেন, মৃত্যুর পরে ইলাইহিন নুশুর দিকে প্রত্যাবর্তন, এই জন্য প্রশংসা হবে কার, কি কারণে, তার সৌন্দর্য দেখে কুদরত দেখে আল্লাহ প্রশংসা করতে হবে, আল্লাহ এটা খুব পছন্দ করেন, আল্লাহ খুব পছন্দ করেন, প্রশংসা করলে নিয়ামতের আল্লাহ হিসাবও নেবেন না ইনশাআল্লাহ। আজকের এই পর্যন্ত আলোচনা করলাম, বাকি সামনে আলোচনা হবে, আল্লাহ আমাকে আপনাকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করুন।